জনরাই জরে জাগাটে কিনেছি, তারা ফুলরে ঘরটে করেছি। জনরাই জরে জাগাটে কিনেছি, তারা ফুলরে ঘরটে করেছি। এ জনরাই জরে জাগাটে কিনেছি, তারা ফুলরে ঘরটে করেছি। সেই ছোট ঘরে তোমার সাথিরে, সেই ছোট ঘরে তোমার সাথিরে, রহিবাকু দুনিয়াকু কহি দেইছি। জনরাই জরে জাগাটে কিনেছি, তারা ফুলরে ঘরটে করেছি। জন্ম যোছনারে তোমার ওঠরে, জন্ম যোছনারে তোমার ওঠরে, মিলনর মধু গীতি লেখিবি কিছি। জনরাই জরে জাগাটে কিনেছি, তারা ফুলরে ঘরটে করেছি। সপনরে ভাসি ভাসি ও কানিরে তোমার আনিবু দেবি, সরগর সব খুশি। জি রহিথিবা যুগ যুগকু, জি রহিথিবা যুগ যুগকু, মন খুলি হাসুথিবা মুকুত বিঞ্চি। জনরাই জরে জাগাটে কিনেছি, তারা ফুলরে ঘরটে করেছি। সেই ছোট ঘরে তোমার সাথিরে, সেই ছোট ঘরে তোমার সাথিরে, রহিবাকু দুনিয়াকু কহি